আখিরে নুহে ওঠরে নুহে হৃদয়রে রহি যা মতে টিকে ভল পা মতে টিকে ভল পা মোর বহুরাণী সকালে তাতে রঙ্গেই দেবী শুনে লিখরা পুড়ি সপনে থরে আরতিরে সাজি মোর বহুরাণী কথারে নুহে গপরে নুহে কথারে নুহে গপরে নুহে মো গীতরে রহি যা মতে টিকে ভল পা মতে টিকে ভল পা পাখরে তোর থিবি ভরা গোলাপ ঝরা ওরণি তে দেবী ছাইরে তোর দেবী গজল পাখরে তোর থিবি শয়নে নুহে স্বপনে নুহে শয়নে নুহে স্বপনে নুহে মো জীবনে রহি যা মতে টিকে ভল পা মতে টিকে ভল পা মতে টিকে ভল পা মতে টিকে ভল পা আখিরে নুহে ওঠরে নুহে আখিরে নুহে ওঠরে নুহে হৃদয়রে রহি যা হে হে হে ও হো হো লা লা লা লা লা লা